ফেরাউন অহংকারে বল কে পেল, ফেরাউন অহংকারে বল কে পেল, আজাজিল অহংকারে শয়তান হলো, ফেরাউন অহংকারে বল কে পেল, ফেরাউন অহংকারে বল কে পেল। যে মানুষ টাকা পয়সা নিয়ে গর্ব করে তার টাকার কি অবস্থা হয় শুনি। করোনা টাকারে গর্ব অহংকার, করোনা টাকারে গর্ব অহংকার, দম ফুরালে দেখবে তুই মাটির ঘর, ভালোবাসার আত্মীয়রা হবে পর, ভালোবাসার আত্মীয়রা হবে পর, দুটো দিন কাঁদিবে হয়তো বড় জোর, আর মরে গেলে তোর টাকা লুট হবে, মরে গেলে তোর টাকা লুট হবে, ছেলেরা ভাগ বাঁটরার হিসাব বসাবে, যে যার হিসা যখন পেয়ে যাবে, যে যার হিসা যখন পেয়ে যাবে, তোর কথা কে আর মনে রাখবে, শখের ধন কতক্ষণ, শখের ধন কতক্ষণ, বল তোর আপন হলো, ফেরাউন অহংকারে বল কে পেল, ফেরাউন অহংকারে বল কে পেল, আজাজিল অহংকারে শয়তান হলো, ফেরাউন অহংকারে বল কে পেল। ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদাই, ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদাই, মোহাম্মদ এলো মাটির সিনাই, ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদাই, কাবা ঝোঁকে সেজদাই, তোদের তরে আমি সৃষ্টি করলাম দুটি চাঁদ, তোদের তরে আমি সৃষ্টি করলাম দুটি চাঁদ, একটি নীল আকাশে মাটিতে মোর মোহাম্মদ, একটি নীল আকাশে মাটিতে মোর মোহাম্মদ, আকাশের চাঁদের গায়ে একটি কালো দাগ দেখা যায়, মাটির চাঁদের চেহারায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়, মাটির চাঁদের চেহারায় আল্লাহকে খুঁজে পাওয়া যায়, যে চাঁদের জ্যোতিতে জ্যোতিতে আরো সে আলো হয়, ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর। ঝোঁকে সেজদায়, কাবা ঝোঁকে সেজদায়। একদিন এক সাহাবে হযরত বেলালকে বলে, একদিন এক সাহাবে হযরত বেলালকে বলে, জান্নাতে যাওয়ার টিকেট দুনিয়ায় কি করে পেলে, জান্নাতে যাওয়ার টিকেট দুনিয়ায় কি করে পেলে। তখন বলছে হযরত বেলাল, করি না জান্নাতের আশা। বলছে হযরত বেলাল, করি না জান্নাতের আশা, অন্তরে মোর আছে রসুলের ভালোবাসা, অন্তরে মোর আছে রসুলের ভালোবাসা, দোজখের জ্বলন্ত আগুন ওই আগুন ভালোবাসায় নিভে যায়, ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদায়, কাবা ঝোঁকে সেজদায়। কোরআন হাদিস দেখে যদি রাখো সন্তানের নাম, কোরআন হাদিস দেখে যদি রাখো সন্তানের নাম, হাজার গুনাহগার হলে পাবে কবরে আরাম, হাজার গুনাহগার হলে পাবে কবরে আরাম, মুহাম্মাদের সাথে রয়েছে আল্লাহর নাম, যে নামের ওসিলায় দোজখ হয়ে যায় হারাম, মোর নবীর ওসিলায় আল্লাহ দেবে তাকে জান্নাতে, যার নাম মিলে রয়েছে মোর নবীজির সাথে, নামের কি মর্তবা মর্তবা, দোজখে জান্নাতে যায় ছমা ছম নাচে হোর সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদায়, কাবা ঝোঁকে সেজদায়। যে মানুষ জায়গা জমি নিয়ে দালালি করে, সেই মানুষ মারা গেলে মাখাকে তাকে কত ঘৃণা করে শুনুন। বলছে কবরের মাঠে তোকে নিতে ইচ্ছা হয় না, বলছে কবরের মাঠে তোকে নিতে ইচ্ছা হয় না, তোর মতো পাপীকে গড়ে জায়গা দেওয়া যায় না, তোর মতো পাপীকে গড়ে জায়গা দেওয়া যায় না। কেন তুই মাটির মানুষ হয়ে করলে মাটির দালালে, তুই মাটির মানুষ হয়ে করলে মাটির দালালে, আর লোভ লালসায় পড়ে তোর মাকে বেচে দিলে, লোভ লালসায় পড়ে তোর মাকে বেচে দিলে, মইদুল ইসলাম কবরে কি হবে উপায়, ছমা ছম নাচে হোর, সালাম দেয় কোহে তোর, কাবা ঝোঁকে সেজদায়, কাবা ঝোঁকে www.anibas.in